ইহারা তো আমাদের ইবাদত করিত না। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون উহাদেরকে বলা হইবে তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো, তখন ইহারা উহাদেরকে ডাকিবে, কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না। ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে, হায় ইহারা যদি সৎপথ অনুসরণ করিত। وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে? فَعَمِيَتْ عَلَيْهِمُ الْأَنْبَاءُ يَوْمَئِذٍ فهم لا يتساءلون সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে না। فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহা কি ইচ্ছা মনোনীত করেন, ইহাতে উহাদের কোন হাত নাই। আল্লাহ পবিত্র মহান, এবং উহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون تني الله تني بطيت كونو إله ناي دنيا و آخرت شمست پرشمش تهاري بدان تهاري تمرا تهاري ديكي پرتبطي توهي بي قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون بولو تمرا بھابیا دیکھیا چکی اللہ جو دی رات تکے قیامت دن پر جن تو ستھائی کرن আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলোক আনিয়া দিতে পারে, তবু কি তোমরা কর্ণপাত করিবে না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون بولو تمرا بھابیا دیکھیا چکی اللہ جدی دیوش کے قیامت دن پر جنت ستھائی کرن اللہ بیتی تو ایمون کنو الہ آچے جے تمہدر جنو راتر ابھیباب گھٹائی بے جاتے تمرا بسرم کرتے پارو تبو کی تمرا بھابیا دیکھی بے نا ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি তাহার দয়ায় তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো।